পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেদিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। সেদিন তো পার হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। সেদিন তো পার হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। বাজবে যখন বন্ধু তোমার আমার মরণবিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। একা রেখে চলে যাবে আধার ঘরে, কিবলা মুখে উত্তর শিরে। একা রেখে চলে যাবে আধার ঘরে, কিবলা মুখে উত্তর শিরে। আল্লাহ ছাড়া থাকবে না কেউ আপন তোমার সেদিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেদিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে।